তুমি সন্ধ্যারো মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যারো মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি, তুমি আমারি মম বিজন জীবন বিহারে, তুমি সন্ধ্যারো মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, তুমি আমারি, তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যারো মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যারো মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।